الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة، وما سرق منه له صدقة، ولا يرزقه أحد إلا كان له صدقة. رواه مسلم. وفي رواية له: فلا يغرس المسلم غرسا فيأكل منه إنسان ولا دابة ولا شيء إلا كانت له صدقة. أبو موسى من أحاديث أبو موسى حديث جابر بن عبد الله رضي الله عنه. جابر رضي الله عنه قال: الله رسول صلى الله عليه وسلم قال: ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة. যদি কোনো ব্যক্তি কোনো একটি চারা রোপণ করে, গাছ রোপণ করে, ফলের গাছ, হয়তো খেজুর, আম, আমের কুল, আমের এরকম আর কি, যদি কেউ রোপণ করে, তাহলে ইল্লা মা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, এই গাছ থেকে যদি কোনো ব্যক্তি কিছু খায় অথবা কোনো কিছু খায়, কোনো প্রাণী খায়, কোনো পাখি খায়, তাহলে এর বদলে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন সাদাকা। যে কোনো প্রাণী খেলো, মানুষ খেলো তো সদাকা, পাখি এসে খেলো সদাকা, আচ্ছা যদি সাপ খায়, মাঝে মাঝে আপনাদের সাপ খায় না, সদাকা, কুকুর খেলো উপর থেকে পড়েছে সদাকা, গাছ উপরে অনেক ফল। আবার যদি তার নিয়ত হয় ওই রকম যেন অল্লাপাক সদকা সওয়াব দেন, তাহলে তো সওয়াবের মাত্রা অনেক বেড়ে যাবে। যদি গাছের ফল চুরি হয় তাহলে আল্লাহকে তাকে সৎকার সৎকার। এরকম গাছের ফল চুরি হয় কিনা? আম চুরি হয়, আপনারা জানেন, নারিকেল চুরি হয়, ওই নোয়াখালীতে নারিকেল বেশি, তাই না, চুরি হয়। আর কোন গাছের সম্ভব বলছে, এর থেকে যদি কোনো কিছু কমে, একটা ফল কমলো যেভাবে হোক, এর দ্বারা এক ফলের বিদলে বদলে তাকে আল্লাহ পাক সদাকা সাবধান করেন। দেখেন, এটা হলো খিদমতুল খালক, সৃষ্টি সেবা, মানুষের সেবা, আল্লাহর সৃষ্টি সেবা। কুকুর খেলো এতেও সৎ, বিড়াল খেলো সৎ, মুরগি খেলো সৎ, ঠিক না, মানুষ খেলো সৎ, জিন খেলো সৎ, চুরি হলো সৎ, চুরি করে তোমার মা নিয়ে গেছেন, তোমার আমল নয় সব সৎ। অন্য রেবায়িত আসছে আরেকটু স্পষ্ট, দেখেন, যদি কোন মুসলিম কোন গাছ রোপণ করে আর এ থেকে কোন মানুষ খায়, কোন প্রাণী খায়, কোনো কিছু খায়, দেখবেন একটু দাব্বা, আরেকটা হলো সেই কোনো কিছু, কোনো কিছু কেন বলবেন, এবং কোনো কিছুর মধ্যে প্রাণী ছাড়াও তো হতে পারে। তাহলে কোনো কিছু এরকম প্রাণী ছাড়া খায় কি কিছু? আপনাদের জানা আছে বর্তমানে? বর্তমানে অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম হয়, গাছও খায় কিনা? আমরা পাননি এইসব রিপোর্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী খাক, যেসব জন্তু পৃথিবীতে বিচরণ করে তারা খাক, যা কিছুই চলে তা খাক, অথবা সাই কোনো কিছুই খাক। আচ্ছা মাটি খায়? মাটিও তো খায়। তো সেই শব্দের মধ্যে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কতটুকু ব্যাপক? আল্লাহ এটা মুজিজা, কোনো কিছু খা, প্রাণী খা, মানুষ খা, কোনো কিছু খা, তো জিন খায় না? এমন জিনের কথা উল্লেখ করুন, জিনও তো খায়, জিন খা, কোনো কিছু খা, যদি খায় তোমার এই গাছ থেকে তাহলে তোমার জন্য কি হবে? সদকা। এরপরে আরেকটা হাদিস, আরাদ বনু সলিমা আন ইয়ানতাকিলু কুরব আল মসজিদ ফবালাগ যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু সলিমা গোত্র তারা চাইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছে তারা চলে আসবে, তাদের বাড়িটা একটু দূরে ছিল, মসজিদের কাছে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, انه قد بلغني انكم تريدون ان تنتظروا قرب المسجد, আমার কাছে সংবাদ পৌঁছেছে তোমরা চাইছো যে তোমরা মসজিদের কাছে যেন চলে আসো। তখন তারা বললেন, না ইয়া রাসূল, হ্যাঁ রাসূল সাহেব, قد اردنا ذلك, আমরা এর ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী সলিমা দিয়ারাকুম তুকতাব আথারুকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, যেখানে আছো ওখানেই থাকো, মসজিদে একটু দূরে না, যদি ওখানে থাকো তাহলে তোমাদের পদচিহ্নগুলি লিখা হবে। মসজিদ যত দূর তত সব জিয়ারা খুতুয়া বিখুতুয়া, অন্য রেওয়ায়াত ইন্না বিকুল্লি খুতুয়াতিন দারাজা, প্রত্যেক পদক্ষেপে এক পদম পদমর্যাদা। আর আপনারা এর আগে শুনেছেন প্রতি পদক্ষেপের পরিবর্তে আল্লাহ এক গুণা মাফ করে, ঠিক না? যদি বান্দা যদি তার বাড়িতে ঘরে উজু করে বের হয় প্রতি কদমে এক গুণা মাফ, একটি নেকি লাভ, একটি পদমর্যাদা বৃদ্ধি, তাহলে তুমি ওখানেই থাকো। আর আমাদের কি অবস্থা? মুশকিল হালকা দিন না, মুশকিল 3 মিনিটের রাস্তা হেঁটে যেতে মুশকিল, 5 মিনিটের রাস্তা হেঁটে যেতে মুশকিল, মসজিদ দূরে হয়ে গেলে যায় না। এমনকি কেউ কেউ তো আছে উপরে তার বাসার নিচে মহানে আছে, মহানে উপরে পড়ে আছে কিনা? এই দুর্বল, এই তো দুর্বল ইমান, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়সা কামাই করার জন্য কত চেষ্টা করি আর কত কষ্ট করি, কিন্তু ওই পয়সা আপনি রেখে যাবেন, আপনার সাথে কি যাবে? আপনার আমল যাবে। আর যদি আপনি সালাত নিয়মিত পড়েন আপনার পদচিহ্ন গুলি যাবে আপনার সাথে ইনশাআল্লাহ, আপনার আমল আপনার সাথে যাবে। কিন্তু আপনি এরকম পড়লেন না, বাহানা করে হালকা মসজিদ দূরে 3 মিনিটের রাস্তা, 4 মিনিটের রাস্তা, আবার মনে এলে দেখছেন সুবহানাল্লাহ চতুর্দিকে মসজিদ, মেন শহর এদিকে ওদিকে ওদিকে, আপনাদের এখানে মসজিদ কেমন দূর? এই তো এই যে আমরা সেন্টারে বসে আছি এখান চতুর্দিকে মসজিদ, সুবহান, ডানে গেলেও কাছে, বামে গেলেও কাছে, একটু পিছন দিকে একটু হেঁটে গেলে ওখানে চতুর্দিকে মসজিদ। তাই খবরদার, সলাত আদায়ে ত্রুটি করবেন না। যারা হালকা দূরে মসজিদে গিয়ে সলাত পড়বে, ওই যে মসজিদ আল খেয়ারি, ওখানে আছে মুস্তফা আল খেয়ারির কাছে মসজিদ আছে, কেউ কেউ আছে বলদিয়া, এখানে বলদিয়া ভিলা, ইচ্ছে করলে 6 মিনিট লাগে ওখানে যেতে মসজিদে, 6 মিনিট 3 মিনিট 4 মিনিট 3 মিনিট এত দূর মানুষের হালকা ওই বিল্ডিং এ রুমে রুমে মসজিদ বানিয়ে দিয়েছে, মসজিদ আছে কাছে, এরকম মসজিদ আসলে বানানো ঠিক না, এটা কাদের জন্য? দুর্বল দেখ। আমি আপনাদেরকে বলি, আপনারা দুর্বল ইমানদার হবেন না সবল ইমানদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, সবল মুমিন দুর্বল মুমিন থেকে অনেক ভালো। আচ্ছা, এই জায়গায় যে বলেছেন সবল মুমিন, সবল মুমিনের তাক্কা দিলেন খুশি দিন নাকি মোহাম্মদ আলী কে? না, খুশি হ্যাঁ, ইমানই লাইনে সবল। সুবহান, কিসের লাইনে সবল? ইমানই লাইনে সবল। ইমান যদি তোমার মজবুত হয়, তুমি আল্লাহ নাফরমানি থেকে বাঁচতে পারো। ইমান যদি মজবুত হয়, ধারাবাহিক নিয়মতান্ত্রিক 5 বছর সালাত মসজিদে গিয়ে তুমি জামাতের সাথে সালাত আদায় করতে পারো। আর আরেকটা ইমান দুর্ব, অনেক বড় শক্তিশালী, ঘরে ঘরে 1 বক্সিং দিলে 30 কেজি সব, কিন্তু ইমান দুর্ব। এ কাছে মসজিদ যাবে না, কিন্তু এমনি পয়লোয়ানগিরি যখন দেখাবে এক নম্বর আস্তাগফিরুল্লাহ। তো আমরা ইনশা আল্লাহ সবাই সবল ইমানদার হবো ইনশাআল্লাহ। তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমাদের গুনাহ মাফ করো, হে আল্লাহ আমাদের মুরব্বী আমিন, হে আল্লাহ আমাদের মৃতদেরকে মাফ করো, হে আল্লাহ আমাদের আব্বুকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, সকল দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মধ্যে সবাইকে মাফ করো, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.